যাদের কাছে অজানা, শুনুন আমার ঠিকানা। আমি যাদের কাছে অজানা, শুনুন আমার ঠিকানা। প্রশ্ন আমার গ্রাম হলো ইন্দুয়া, প্রশ্ন আমার তাই গ্রাম হলো ইন্দুয়া, থানা হলো হাড়োয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমি যাদের কাছে অজানা, শুনুন আমার ঠিকানা। আমি যাদের কাছে অজানা, শুনুন আমার ঠিকানা। প্রশ্ন আমার গ্রাম হলো ইন্দুয়া, থানা হলো হাড়োয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমি যাদের কাছে অজানা, শুনুন আমার ঠিকানা। কথা যদি বলতে চাও ফোন নম্বর নিয়ে নাও, সাতানব্বই বত্রিশ আর বাইশ আট তিরিশ। কথা যদি বলতে চাও ফোন নম্বর বত্রিশার বাইশ তিরিশ, ডাইল করো টিপে ধরে মোবাইল কিংবা টেলিফোনে, পেয়ে যাবে এমডি রমজান আলীর ঠিকানা। আমি যাদের কাছে অজানা, শুনুন আমার ঠিকানা। গ্রাম আমার ইন্দুয়া, প্রশ্ন আমার আমতা, থানা হলো হাড়োয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমি যাদের কাছে অজানা, শুনো না আমার ঠিকানা। বাসে যদি যেতে চাও হাড়োয়ার পেট্রোল পাম্পে নেমে যাও, ওখান থেকে অটো ধরে গাম্বিল তলায় নেমে যাও। বাসে যদি যেতে চাও হাড়োয়ার পেট্রোল পাম্পে নেমে যাও, ওখান থেকে অটো ধরে গাম্বিল তলায় নেমে যাও, পেয়ে যাবে তুমি এমডি রমজান আলীর ঠিকানা। আমি যাদের কাছে অজানা, শুনো না আমার ঠিকানা। দেখা যদি করতে চাও ট্রেনেতে উঠে যাও, শিয়ালদা টু হাসনাবাদ মালিতপুরে নেমে যাও। দেখা যদি করতে চাও ট্রেনেতে উঠে যাও, হাসনাবাদ বালিতে পুরে নেমে যাও, ওখান থেকে অটো ধরে মাদার তোলায় নেমে যাও, ওখান থেকে অটো ধরে গাম্বেল তোলায় চলে যাও। আমি যাদের কাছে অজানা শুনো না আমার ঠিকানা, গ্রাম আমার আমতা প্রষ্ট আমার আমতা, থানা হলো হাড়োয়া জেলা উত্তর চব্বিশ পরগনা, যাদের কাছে অজানা শুনো না আমার ঠিকানা। www.anibas.in